রক্ত মানার কোন হবে না। মাটিকে ভয় ধরলে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে মানার কোন হবে না। মাটির বাড়িতে তুমি পাপের সহযোগিতা করেছ, ইচ্ছে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে মানার কোন হবে। তোমাকে পরামর্শ বলা হয়েছে তোমার দাঁতের জমি বাড়ি আছে বড় ব্যবসা করো, টাকা কম আছে কলা বিক্রি করে খাও, রাজ্যে কম আছে চকলেট বিক্রি করে খাও, টাকাই নেই মজুরি করে খাও, সারা দিন কাজ করবে 200 টাকা পাবে, 150 টাকা খাও, পঞ্চাশে তাহলে এসে দাও, এই দিন বৃষ্টি হবে কাজ হবে না সেদিন খায়। তোমার স্ত্রী যদি 200 টাকা একদিন খরচ করে তাহলে তোমার স্ত্রী হস্তি দিব এই নিয়ে সংসার চলবে। এত বুঝাতে হবে না হয় একটু পরিবর্তন করতে হবে। অতএব তুমি পূর্বের পরবর্তী ছিল বিশ্বাস করো যারা যৌতুক নেই তারা অল্প গায়ন বা ভবিষ্য মন্ত্রের ভাষায় রেখে রাস্তা বেরিয়ে নেয়, যারা যৌতুক নেই তারা রাস্তায় চাপায় রোগের ভাষায় ইচ্ছে করলে তোমার মুখ কথা হয়েছে পাতে রয়েছে আগামী মানুষকে টাকা দিবে সারা দিনে তোমার 300 টাকা ইনকাম হবে, তোমার সংসার ভালো চলবে, তুমি পৃথিবীকে সংক্ষিপ্ত করে করিও না। কোটি টাকা ইনকাম করতে হবে, এর মতো তুমি তোমার ভালো না। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রুটি যেমন মানুষকে খুঁজে, মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রুটি যেমন মানুষকে খুঁজে, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে নির্ধারিত হয়েছে। যে রুটি মায়ের থেকে যখন 3 মাস আর আমাদের অবাহিত ছেলে মেয়ে যদি জেলা করে তাহলে তাকে 100 লাখের দিকে এলাকা থেকে 1 বছরের জন্য পাঠিয়ে দিতে হবে। তিনি বলেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে, কেউ যদি বলে কাফির দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে, কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি আমার ভুল হয়েছে তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, তার সাথে হবে না। দুই, তুমি আমাকে হত্যা করেছ, আমার পিতা মাতা তোমাকে হত্যা করিনি, এর নাম কেতা, তবে তোমার ভাষা পথ আছে, আমার ভাষা যদি বলে তুমি হত্যা করে শুধু তোমাকে মারবো না তাহলে তুমি বেঁচে গেলে। বিবাহ করার পরে যদি কেউ জেলায় লিপ্ত হয় তাহলে তার ভাষার কোন পথ নেই, বিবাহ করার পরে যদি কেউ জেলায় লিপ্ত হয় তাহলে দৈনন্দিন তার ভাষার কোন পথই নেই। কথাটাকে কঠিন করতে গিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তিনি বলেছেন সম্মানজনক শাস্তি, তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন শাইখুল তানিম, বেশি বয়সে চেনা করে যারা, বেশি বয়সে চেনা করে যারা, তারা যদি তাহার দুটোর পরে তৌবা না করে তাহলে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না। দুই, মালিকুল কাদ্দাব, মৃত্যুর দায়িত্বশীল, মৃত্যুর মেম্বার, মৃত্যুর চেয়ারম্যান, মৃত্যুর এমপি, মৃত্যুর মন্ত্রী, মৃত্যুর চিওনো, মৃত্যুর ইউনো, মৃত্যুর ইসি, মৃত্যুর এডিসি, মৃত্যুর গ্রাম সরকার, মৃত্যুর হেড মৌলানা, মৃত্যুর হেডমাস্টার, মৃত্যুর প্রিন্সিপাল, মৃত্যুর ভাইস চ্যান্সেলার, যারা পৃথিবীতে নিষ্ঠাতার ভিত্তিতে দায়িত্ব পালন করছে, সেই যতবার হোক না কেন আল্লাহ তার সাথে বিচারের মাঝে কথা বলবেন না, তাকে তোবা করে থেকে ফিরে আসতে হবে। বেশি বয়সের জেলা করে যারা তাদের সাথে আল্লাহ বিচারের মাঝে কথা বলবেন না। বলছিলাম বিবাহ করার পরে যারা সেনায় যুক্ত হয়েছে তাদের দলীয় ভাষার কোন পথ নেই, এদেশের লাখো ভাবিকে হত্যা করতে হবে, বলেছেন নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন, যেই ক্ষমা চাই তাকেই ক্ষমা করে দেন, যেই ক্ষমা চাই তাকেই ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন, যে ক্ষমা চাই তাকেই ক্ষমা করে দেন। কিন্তু বাকি থাকে তবে তার অবৈধ সম্পর্ক রয়েছে, তার দোয়া আল্লাহ কবুল করেন না। যারা মোবাইলে কেনা গল্প করে যে যত দোয়াই করুক না, তারা আল্লাহ তার দোয়া কবুল করবেন না। তোমার মা বোরখা পরে থাকে, আহার দুটো পরে, যখন তুমি থাকো না, তোমার ভাত থাকে না, তখন তোমার মা ঠিকই মোবাইলে প্রেমের গল্প করে, তোমার মা দিন কান্নাকাটি করলে লাভ হবে না, দোয়া কবুল হবে না। তোমাদের চারজনই শফিকুল ইসলাম বলেছেন, লাভ হবে না কবর কাটা করে দিয়েছেন, কবর যদি স্বর্ণ দিয়ে বানান তাহলে লাভ হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিয়েও হয়, মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাদা ঘরে নিচে ধরতে দেওয়া হয় একটাই তো লাভ হবে না। মোবাইলে তোমার প্রেমের গল্প চলে, কান্নাকাটি করে দোয়া কবুল হবে না। আর এই চল্লিশ বছর পূর্বে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সত্যি সত্য দোয়া কবুল হবে না। তোমরা করো মোবাইলে যত নাম্বার আছে সব কেটে দাও, আজকে গিয়ে তাকে জীবন আর কোনোদিন কোনো নারীর সাথে এরকম কথা বলবে না। তুমি তোমরা করো, তোমার জন্য দয়া প্রতিষ্ঠান রয়েছেন, যা বলবেন তাই তিনি করবেন, তোমার জন্য দয়া প্রতিষ্ঠান রয়েছে, তুমি যা বলবে তাই তিনি শুনে নেবেন, তুমি তোমা করে ফিরে আস। মহান আল্লাহ বলে, হে বিশ্বাসীগণ, ইসলাম এবং দক্ষিণ দল, তোমরা ব্যক্তি করছি মানুষের উপরে ধারণা করা থেকে দেখে থাকো, নিশ্চয়ই কিছু ধারণায় পাপ হয়। আয়াতের অর্থ অংশে বোঝা যায়, ধারণাতে পাপ হয়, আল্লাহ ধারণা করা থেকে বেঁচে থাকতে বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি একুম কান্না ফাইন কান্না আসমুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সত্যি বড় মিথ্যা। অত হাতে ধারণাকে সবচেয়ে বড় মিথ্যা বলা হলো। অন্য জায়গাতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবার কালা ও সালাতা সবচেয়ে বড় পাপ শ্রীমতি। এক নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সরা কবুল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দ্বিতীয় বড় পাপ বৈঠকুল হবে নাই, এটা মাথা অবাধ্য করা, সেবা করলে বড় পাপ হয় বটে, তবে পিতা মাতার অবাধ্য চললে যত বড় হয়, সেবা করলে তত বড় পাপ হয় রে, যদি কেউ সেবা ও মহাপাপ। পিতা মাতার অবাধ্য চললে যত বড় পাপ হয়, সেবা করলে তত বড় পাপ হয় রে, যদি কেউ সেবা ও মহাপাপ। সেই কবর চলে মিথ্যা কথা হচ্ছে পৃথিবীতে তৃতীয় মহাপাপ। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে, মিথ্যে পৃথিবীতে তৃতীয় মহাপাপ। সম্মানিত উপস্থিতি, মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকুন। এ কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জায়গায় যদি তিনজন মানুষ যায়, তিনজন মানুষ যদি সফর করে, তাহলে দুইজন যেন একত্রিত হয়ে কথা না বলে, যদি দুইজন একত্রিত হয়ে কথা বলে তাহলে তৃতীয় ধারণা করবে। আমার ব্যাপারে মনে হয় তারা এমনিতে স্কুল করে যাবে, এই জন্য এরকম তিনজন কোথাও গেলে দুইজন করেছেন, যদি কোনো কথা বলা লাগে তিনজন একত্রিত হয়ে বল, তাহলে কেউ বিপদে পড়বে না। বলছিলাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন, তোমরা মানুষের শত্রুকে উদ্ঘাটন করিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাদাসসু, তোমরা মানুষের গোপন কথা কান না দিয়ে শোনো না। মানুষের গোপন কথা কান না দিয়ে শোনা হারাম। ওরা দুইজন কি বলছে কান লাগাবেন না, ওরা স্বামী স্ত্রী কি বলছে কান না দিয়ে শুনবেন না। যদি কেউ কারো কথা কান লাগিয়ে শুনে তাহলে বিচারের মাঠে তামার ঈশাকে জাহান্নামের আগুনে গরম করে তার কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা আর মহাতা চাবি লাগে না। তিনি বলেন, তোমরা মানুষের সংস্কৃতি উদ্ঘাটন করো না। তাহলে আল্লাহ তার প্রতি ভেঙে রাখবেন, বিচারের মাঠে ভেঙে রাখবেন, তাকে জান্নাতে দিয়ে দিবেন। আবার শুনুন, তিনি বলেছেন, কেউ যদি কারো প্রস্তুতি ঢেকে রাখে তাহলে আল্লাহ তাআলা তার প্রস্তুতি দুনিয়াতে ঢেকে রাখেন, পরকালে ঢেকে রাখেন। দেখেন আবহাওয়ারা বলেন প্রস্তুতি ঢেকে রাখার পদ্ধতি এইরূপ, আল্লাহ তাআলা বিচার মাঠে তালা করো, আল্লাহ তাআলা তার কাঁধের উপরে তার বাহু তার একটা হাত ওইভাবে চাপিয়ে অন্তরাল করে তাকে বলবেন, আমার প্রতিপালক হ্যাঁ আমি আমার পাপকে চিনতে পারছি। তখন আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো, আর জানা মাথা কাটা মাটি আর হাতে গেলে আমার রক্ত কি তোমার উপরে অত্যাচার করেছে? তুমি কি মনে করো যে আমার রক্ত কেরামত কাপড়ে সম্মানিত বৃদ্ধ গ্রহণ করেছে? তখন আল্লাহ তাআলা বললেন, আবু যুবকাটা তোমার কি কোনো আপত্তি আছে? তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখন বান্দা বলবে, না ইয়া রাব্বে, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ তাআলা বললেন, এই শোনো, তোমার পাপ আমি প্রকাশ করিনি, আজকে তোমার পাপকে কারো সঙ্গে প্রকাশ করবো না, তাও তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে চলে যাওয়া কেন হলো? আর একজনের পাপ ভেঙে রেখে চলে গেল, এবার জীবন তুমি আটকা করে তোমার কি হবে? প্রত্যেক বছর পরে মানুষের পাপ দেবার প্রতি খারাপ লাগে না? তুমি কেমন অনুকের পরিচয় তুমি কোন বিষয়ে করেছো তুমি বুঝতে পারো না? যদি এ বোঝা আমাকে তোমাকে জীবন না, তুমি যদি আমাদেরকে পিএইচডি তোমার নীতি কর, তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। জাতির সামনে যেন আমরা নির্ভীক হয়ে বিধানহীন চিত্তে পয়সা লোকের বাড়ি জাতি গ্রহণ করে পিএইচডি জাতির পাঁচ প্রতিদান না দিই। যদি আমাদের দিয়ে না হয় তাহলে তুমি এমন মানুষ নিয়ে আস যারা জাতির সামনে তোমার এই সাড়ে চব্বিশ বছর পূর্বে চলে যাওয়ার কথা করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না। কোন পথে পা দিয়েছে তুমি তোমার ইচ্ছে তোমার কথা আমার কথা আমার কথা আমার কথা তুমি আমাদেরকে

যদিও পাপ ও জমি দখল করে তুমি পাহাড় করে জান্নাত দিতে যাও। এইসব ধর্ম তুমি ধর্ম দেখো এখানে কথা এখন কি চাইলে তোমার সাথে আরো কথা আরো হলো মায়ের মালিক গরিব মানুষ ছিলেন তারপরে কাজ করতে তিনি হলেন ধনী মানুষ ভোটদান ভোটদানের গাড়িতে কাজ করতে করতে ভোটদানের স্ত্রীর সাথে মায়ের মালিক সেবায় জড়িয়ে পড়ে ভোটদান জানতে পারেন ভোটদান জানতে করে মায়ের মালিককে বলেন মায়ের ঘটনা যখন ঘটে গেছে তুমি একটু রাখতে গিয়ে বলো তো দেখো তো তিনি কি বলে ফলে যা হওয়ার হলো যাক ঘটনাতে কোন একদিন রাসূলের সাথে হোসালের মুখোমুখি দেখা হোসাল রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল রাস্তা দিয়ে আসছেন মুখোমুখি দেখা দেখা সর্বত্র আল্লাহ রসুল বলছে ও লোকটা আমার মন মন করে আফ্রিকা পালিয়ে যাও তবু আল্লাহ তোমাকে অপমান করবেই সেই কথা বলছেন। তুমি যদি আমার অপমান করে আমার নিন্দা করে মাটির ভিতরে ঢুকে যাও, তবু আল্লাহ তোমাকে মাটির ভিতরে অপমান করে দিলেন। তাই হলো এই কথা, কেউ যদি কারো দোষ তুমি করে তার গরু গাভীর পেটের পেটের ভিতরে ঢুকে যায়, তবু আল্লাহ তাকে পেটের ভিতরে অপমান করে দিলেন। কেন এখন কেউ তোমার বিরুদ্ধে আছে বলো তো দিল আল্লাহ, যদি তার ছেলেদের মানুষের পিছনে লাগবে না, তোমার পরে ছোট করে আশ্বাস করে নেওয়া দিলে যদি তার ছেলেদের মানুষের পিছনে লাগবে না। তাদের লক রয়েছে বড় বড় কামা, এইরকম বড় বড় লম্বা লম্বা কামার লক, অনেক মানুষ তাদের হাতের রথ গুলি হচ্ছে তামা, এইরকম লম্বা লম্বা, এক মেশুরে দু হাহুল কষ্ট পুরা হুল, এই রথকে তাদের মুখকে খামচিয়ে কষ্ট তুলে ফেলছে, মুখকে খামচিয়ে কষ্টকে তুলে ফেলছে, এইরকম দৃশ্যকে খামচি তাই যে বললাম ইব্রাহিম মান হল ওই যে লোকটা ছেড়ে দাঁড়িয়ে আপনি খেয়াল করেন না, ওরকম খেয়াল করে থাকবেন আপনার ক্লান্তির আগে আমরা কথা শেষ করবো। আপনি তো এখানে বলছিলেন আমরা রাষ্ট্রে এসেছি বক্তব্য শেষ আবার ইনশাল্লাহ আপনার মনের দিন যাবে, তাহলে আমাদের ক্লান্তি বেশি, আপনি ক্লান্ত হচ্ছেন মানে এই সময়টা ঠিক করতে 3 বছর সময় লেগে, আজকে আপনার তারিখ ঠিক করতে সবাই কতদিন লেগেছে 3 বছর, আপনি হয়েছি বলেই দোকানপাটে বসে থাকবেন আমরা আপনাকে অনুদান করবো, আপনার ছেলে দোকানে বসে আছে গল্প জমাচ্ছে কেন, 4টা কারণ, 1 নম্বর কারণ হলো অসময়ে ভাবি বছর আপনার ঠিক হয়নি, 2 মেয়েকে বিবাহ করতে হতো সে মেয়েকে বিবাহ করা হয়নি, 3 বাসর ঘরে মাথায় হাত দিয়ে দোয়া করা হয়নি, 4 স্ত্রীর কাছে গেলে যে দোয়া করতে হয় সেই দোয়া করা হয়নি, আর বিবাহের সূচনাতে আছে জেলা কেন আপনার বিবাহের বাসর ঘর সাজিয়েছিল আপনার ভাবি আপনার খালাতে বল আপনার মামাতে বল, তার মানে সূচনায় জেলা, আর 4 বছরের বাচ্চা স্কুলে গিয়ে যেদিন জন্ম হলো আপনি আবার জন্মদিবস পালন করেন তার জন্মদিবসে ছেড়ে তার ধর্ম করছে, তারপরে 4.5 বছর পরে স্কুল গেল রবি ঠাকুরের গান বলে তা বিদ্যার সূচনাকে ছেড়ে বরের ও দোকানে আটটা দিয়ে দিবে না তো কে দিবে, আপনার ভুলের কারণেও সুযোগ পেয়েছে, এটা এখনো আপনার কাজ বন্ধ হয়নি, এখনো সুযোগ আছে সকালে গিয়ে রাত্রে গিয়ে ব্যাপারটা ঠিক করে নিয়ে বলিয়েন টিকিটটা আমরা তুলে দেব, এরপরে কোনো দিন আপনারা যা কাটলে টুকটাক করতে রক্ত বোতলে কোথাও দাঁড়িয়ে থাকছে না, হয়তো আপনার ইচ্ছে এখন বসে আছে ছোটবেলা উঠ করে বিবাহ করে তো আপনি আর খাও ভালো রকম দিলে কি তাকে করাবো আমি, এটা আপনি বুঝলেন তাহলে স্ত্রী আসলে বসে আছে ছোটবেলা উঠ করে আমি যখন আপনার মেয়ে বসে আছে সরকার দিয়ে আমি দেখতে পারিনি, আপনি আপনি সাহায্য করেন গর্বকে মজা করেন নাকি, আরে হুজুর 3 জেলায় লন্ডন গেছে যারা নিয়মিত জীবিকা সিগারেট তুল নেশা তারা তোর খায় পান করে তারা জানলাতে যাবে না, কিভাবে যাবে এখনো মৃত হলে জিন্দিগি তো আসলে সিগারেট খাবো না, কথা মনে আছে আবার আমি বলে শুনে রেখো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত মুখ খাবে কিন্তু নাম দিবে অন্য, আমার উম্মত মুখ খাবে কিন্তু নাম দিবে অন্য। এখন মসজিদে সবাই বলব, হিরোইন সবাই বলব, রাজা সবাই বলব, তাহলে এগুলো আসলেই মত। এই যদি আরো কিছু খাই তাকে মদ বলে না, বড় কিছু হচ্ছে যারা পুরুষের কাজ করে তারা জান্নাতে যাবে না। কত

একদিন তোমার চোখ থেকে উদ্ধার হয় সেই দিন না কিছু নিষ্কর্তা যেদিন আমাদের উপরে ধান আশ্রয় চাউল পেটা বন্ধ হয় সেই দিন না কিছু নিষ্কর্তা আমি তাকে নিজে হাতে 10 লাখ যাবো আমার সরকারি থাকবে না হয় থাকবে না এই কথা বলবো আপনার আল্লাহ বলেন 3 দিন হাত তাহলে 3 দিনে মাথায় করে তোমার এমপি কে হাঁটতে হবে 1 লক্ষ বছর তোমার এমপি জানে না সে আমার কাজে বলে তোমার এমপি জানে না খবর কাকে বলে জাহান্নাম তার জানা নাই বলছিলাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সময় প্রদান করো আমি জান্নাতে নিয়ে যাব তা কবুল করো যখন তোমরা এবার থেকে বেঁচে থাকো আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব আর গুপ্ত আইডিয়া তো আটটা সুযোগে ব্যবহার করো না বুঝলে জীবন তুমি ভুলে গেলে তুমি জানো না এই ছাত্র কত যদি একটু পরে তোমাকে বলছি এখানে তুমি একটু শুনে রাখো এক থাপ্পড় মেরেছ যতদিন পর্যন্ত রিক্সাওয়ালার হাত ধরে না মেরেছ রিক্সাওয়ালা আমার তোমাকে থাপ্পড় মারা ভুল হয়েছিল তুমি আমাকে মাফ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত কাকে কি যদি তুমি তাহাজ্জুদ করে থাকো তা ক্ষমা হবে না তুমি বুঝতে পারো না তোমার এই কতগুলো বিপদে আর যদিও তারপর কত খারাপ তুমি বুঝতে পারো তুমি যে এক ঠাকুর রিক্সাওয়ালাকে মেরে তুমি বুঝেছি না কত খারাপ শোনো এরপর আমাকে বললেন বসে আপনারা তুমি দেখছো নিচু করে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব তোমার তোমার সাথে এখানে অতি বা গুরুত্বপূর্ণ কথা এখানে আমার একজন বললেন একটু নিচু করো আমি জান্নাতে নিয়ে যাবো অন্য জায়গাতে আমার একজন বলেছেন শোনো ইনসানের মানুষ সামনে যাবে ইনসানের মানুষ সামনে যাবে ইনসানের মানুষ সামনে যাবে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগারা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তারা জান্নাতে যাবে বেগারা নারীকে দেখে তুমি মুস্তাব ফিরিয়ে নিবা তোমাকে একমতো বুঝাতে পারি তুমি আমাদের নবী বললেন কেউ যদি বেদনা হিসেবে দেখে চক্ষু নিচু করতে পারে আমি তাকে জান্নাতে নিয়ে যাব তিনি বললেন এবার নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তারা জান্নাতে যাবে এবার নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তারা জান্নাতে যাবে তিন নম্বরে তিনি বললেন হঠাৎ যদি কোনো নারী উপরে চোখ করে যায় তার সত্যি ভাবে ফিরিয়ে নিতে হবে হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ করে যায় তার মধ্যে ভাবে ফিরিয়ে নিতে হবে তোমার মোবাইলে কি হবে? এই কথাটাই বলার জন্য এতক্ষণ থেকে তোমার পিছিয়ে বলছি আমি, তোমাকে আরো বলি, তোমার বাপ, তোমার মা, তোমার বোন, তোমার খুলা ভাই, তোমার দাদা, তোমার দাদি, তোমার সত্য বস্তু সুহৃদ তাকে আছে না এটা বলে আছে। বলো তোমার বাপটাও কি হবে, বলো তোমার কি হবে? পৃথিবীর বোঝায় যুবক চাপি তো কোরআন হাদিস বুঝাতে পারলাম না। আর সব করা আঠানব্বই জন জাতিকে হাতের নাগালে গায়ে পেলাম, হাতের ভিতরে পেলাম না। তারা শুধু বদনাম করতে শিখল, কোনোদিন কথা শোনার প্রয়োজন মনে করল না। এখন আদারও কাপুর বদনামের জন্য প্রস্তুত হয়ে আছে। অথচ কাপুর তোর সন্তান কাপুর কে বলেছি নব্বই শতাংশ যেটা বলছি এখন করতে যেটা বলছি আজ করতে পাঠ্য বললাম তুমি বদনাম করো মানে অনুসারে তুমি বদনাম করো, তুমি খেলে থাকে। আমি তোমার কাছে মানুষ, আমি তোমার চিনি ভাই, আমি তোমার কাছে মানুষ, আমি তোমার চিনি ভাই, আমি তোমার বাড়ির মানুষ, আমি তোমাকে সঠিক তোমার বুঝাতে এসেছি, আমি তোমাকে সার্টিফিকেট আছি, তুমি আমার চিনি ভাই। আমার জন্য যেমন জাগান মন্ত্রীকে ভাষা চাই, তোমার জন্য যেমন জাগান মন্ত্রীকে ভাষা চাই, তুমি অস্ত্র হয়ে কাছে আসো, আমাদের মতো মানুষকে বেশি বেশি জাহাজ নিক্ষেপ করেছি, তুমি যদি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহাজ নিক্ষেপ করেছি, তুমি যদি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহাজ নিক্ষেপ করেছি, মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে। তিনি বললেন সংসদী বলছিল মানুষকে পিছন দিকে ভাগ কমের জাহান নামে নিক্ষেপ করে কি আর কাপুরা মায়ারা মানুষকে পিছন দিক থেকে ভাগ কমের জাহান নামে নিক্ষেপ করে কি বিশ্বাস করে। আমি আপনাকে বুঝাতে পারিনি কিংবা কত বড় ক্ষতি আপনার মনে আছে। আমরা বলেছি বাড়ি ছেড়ে বাইরে যাবেন না, আপনার আপনার স্ত্রীর ছেলে বসেও নেই। তিন নম্বর কাপের জন্য খাবেন জানা করে বললেন আমরা বলতে পারলে বিবাদ কাকে বলে আমাদের জানা নেই। দর্শন থেকে বললেন ভিতরে গাছ তুমি তোমার কোন ভাইয়ের কথা বলবে, তো যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো বিবাদ। আমার প্রতি আপনি আমার কথা বলছেন, আমি যদি শুনতে পাই আমাকে যদি খারাপ লাগে সেটাই হলো বিবাদ। আবার বলি আমি আপনার কথা বলছি, আপনি যদি শুনতে পান আপনাকে যদি খারাপ লাগে সেটাই হলো বিবাদ। তবে কোরআন হাদিসের ব্যাপারে কারো বিরুদ্ধে কথা বলা বিবাদ নয়। একজন কাল হাদিস বলেছে, আমি বললাম লোকের প্রায় দেড়শো কথা বলেছেন, না বললে করে কখনো বিবাদ নয়। এটা শরীয়তের ব্যাপার। বলছিলাম এই সত্যম তারা এখন বলছে সাহাবিগণ বলে উঠে আমি অসুস্থ একজন গরিব মানুষকে খাওয়ালাম, সে এক প্রজা আমার হয়ে গেল। হে দেখো, সে একটা অসুবিধা বুঝে, কিন্তু সমাজ কারো অসুবিধা বুঝে না। এমন তার অন্যায় করেছে, তোমার বাপের লাশ তাকে দাঁড় করিয়ে দেব। তোমার মাসের সমস্ত অবস্থাটা হয়েছে, কিন্তু কিরম পথ গেছে, কোন বিকল্প থাকলে তাকে উদয় অবস্থাতে নামাজ পড়তে হবে। এরপরে সত্তর বছর বয়স লোকটা একদিনও নামাজ পড়েনি, আজকে দশ বছরে বলছে আল্লাহ আমাকে মাফ করো, আমি আজ থেকে সালাত আরম্ভ করবো। এই কথা বলে মরে গেছে, এই জমি তোমার পাঁচ বছর কি বাহাত্তর জমি গরিব করা আছে, নিখুঁত জমি গম তোমাদের, আলু বীজ তোমাদের, তোমার দিকে তুমি পাঁচ টাকা মিলে জমি চাষ করেছো। ধরো আমি দশ টাকা বছর করে রেখে বাজারে পাঁচ টাকা করে বিক্রি করেছো, মানুষের সাথে জড়িত পাপ প্রদা করে পাপ ক্ষমা হবে না। তোমার মুখে তোর ছেলেকে জমি দিতে দিয়েছে, তোমাকে দেয়নি, তাহলে তোমার পিতার এই পাপ ক্ষমা হবে কিনা? এই পাপ মানুষের সাথে জড়িত পাপ, সেই পাপ ক্ষমা হবে না। ওই যে মাত্র দুইজন ভোট নেই, এই জন্য সব তুমি মেয়েকে জমি দিতে দিতে পারেন না, তার দুঃখ করে জানলাম পাওয়া যায় না। যুবক শুনে রাখো, ভাব যেখানে তাপার যেখানে, ভাব যেখানে তাপার যেখানে, দুইজনকে সমান সম্মান করার চেষ্টা করিও। এদেরকে পুরো সত্য করে বলে জান্নাত কিনতে পারো না। আপনাকে বলে যাচ্ছি, হাতিকে যদি প্রতিদিন পিতায় তবু আপনি মেয়েকে জমি দিতে দিতে পাবেন না। উনি মেয়ে যদি হয় তাহলে তিন ভাগের দুই ভাগ নিতে দেন, এক মেয়ে যদি হয় তাহলে চার ভাগ নিতে দেন, বাকি অর্ধেক হাতিজা ভাবিকে ভাগ করে নেবে। যদি আপনি মেয়েকে কোনো দিকে নিয়ে যান তাহার চুপ করে যান, না খাবে না। যদিও তাহলে রিক্সাকে সাত করবে, রিক্সা আছে, বাকি জীবন তোমার করে কাজ করা হবে না। তুমি টাকা কর্ম নিয়ে পরিশোধ করনি, বাকি জীবন তোমার করে কাজ করা হবে না। তোমার চেয়ারম্যান আর বাকি জীবন যদি আছে, বাকি জীবন বাবা হবে কিনা শুনে যদি কাঁপতে থাকে, বাকি জীবন ছেলে যদি আমার উপরে আমি অত্যাচার হারাম করেছি, আমি আল্লাহ অত্যাচার করবো না। কেমন সাহেব, আমি গমের পাপ ক্ষমা করবো না। কেমন সাহেব, নামাজ আমার ব্যাপার, আমার ব্যাপারে নয়, চেনা ছিল আমার ব্যাপার, কিন্তু ঠাকুর বাড়াবি যদি আমার ব্যাপার নয়। যদিও ঠাকুর জমি দখল করেছ, তোমার বাপ আগামীকাল সন্ধ্যা হতে হতে যেন জমি ফেরতে আর তবু চোখের কাছে মনুষ্য নিয়েছ, আগামীকাল সন্ধ্যা হতে হতে বাপ আবার মনুষ্য নিয়ে ফেরত খুশি তোমার শ্বশুর এটা দেয়নি, এই নীতিকে তুমি পরিবর্তন করো। বলছিলাম আপনারা চায় তো অনেক বুঝেছি, আপনি এখানে একটু বাঁচার পর বের করেন, কত আপনার বুঝায় গেছে। আমরা আলু বিক্রি করেছি, গম বিক্রি করেছি, বেগুন বিক্রি করেছি, গোস্ত বিক্রি করেছি, বিক্রি করেন, এতগুলো মানুষকে খুঁজে পাওয়া যাবে না, রিক্সাওয়ালাকে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কিছু পরিমাণ টাকা, 10,000, 20,000, 50,000 কিছু টাকা শ্রমিক খারিজ মাদ্রাসায় দান করে দেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো বুঝতে পারিনি যে মানুষের সাথে জড়িত সব এত জটিল, আজকে যদি আমি তাদেরকে পেতাম তাহলে সত্যিকারই ক্ষমা নিতাম বা টাকা ফেরত দিতাম। যেহেতু এই পথ নেই সেটা সম্ভব নয়, অতএব টাকা 50,000 তার নামে, তাদের নামে, তোমার নামে দান করে দিলাম। তুমি এই দান তাদের পক্ষ থেকে নিয়ে আমাকে রক্ষা করো, আপনি এই পথ নেন। এখানে আপনাকে আর একটা কথা বলা থাকছে, কারণ 10-12 বছর থেকে ঢাকা যাচ্ছিলাম, রাজশাহী থেকে ঢাকা যেতাম, মনে মনে ভাবতাম ঢাকায় বা ঢাকার আশেপাশে এমন কোন বিশাল ভূখণ্ড পাওয়া যাবে যেখানে দেশের একটা উন্নত মানের প্রতিষ্ঠান খোলা যাবে, ভারত বাংলাদেশ পাকিস্তানে সবচেয়ে বড় উন্নত মানের প্রতিষ্ঠান হবে সেটা দীর্ঘদিন থেকে পাচ্ছিলাম। যেখানে ছেলেরা আরবি ইংরেজি বাংলা উন্নত মানের শিক্ষা অর্জন করে চাকরি অনলাইন বিরুদ্ধে মোশন কলমে বিজ্ঞাপন করে চোখের যা লড়বে সেটা ভাবছিলাম। ভাবতে ভাবতে সেদিন আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার পাশে এখানে একটা বিশাল ভূখণ্ড 12 থেকে 14 বিঘা জমি এলাকার লোক আমার হাতে হস্তান্তর করেছে, সেটা দীর্ঘদিন থেকে ভাবছিলাম, সেটা আল্লাহ প্রদান করেছেন বলে আমি অনেক মেয়েকে নিয়ে ওই দিকে বড় আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের তারা মারা গেছে।